যেমন খ্রিস্টানরা মনে করে দেখেছেন এভাবে ইসাকে শুলিতে চড়িয়ে এইভাবে কোষে কুশবিদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে, ইহুদিরা হত্যা করেছে। আমরা কি বিশ্বাস করি যে না, ওই যে লোকটাকে কুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে সেটা কিন্তু ঈসা আলাইহিসসালাম নন, বরং তার কোন ছাত্র। তাদের মধ্যে ঈসা আলাইহিসসালামের রূপ দিয়ে অথবা কেউ ঈসা আলাইহিসসালামের মতো ছিল তাকে তারা ইহুদিরা ধরে ওইভাবে কুশবিদ্ধ করে হত্যা করে। কিন্তু আল্লাহ তাআলা কথা লুহু আমা সালাহুহু ওয়ালা সুফিয়ালা, আল্লাহ আল্লাহ বলছেন, আল্লাহ সাক্ষী দিয়ে বলছেন, তারা ঈসা আলাইহিসসালামকে হত্যাও করতে পারেনি, তাকে শুনিতেও চলাতে পারেনি, পুরস্কৃত করতে পারেনি, কিন্তু তাদের মধ্যে একটা সাদৃশ্য সৃষ্টি করা হয়েছিল। সে সাদৃশ্য মনে করল কি এই হচ্ছে ঈসা, তাকে ধরে নিয়ে গিয়ে ওইভাবে পুরস্কৃত করা হয়েছিল। ঈসা আলাইহিসসালাম সম্পর্কে আমাদের জানতে হবে যে তিনি এখনো জীবিত আছেন, কিন্তু কোথায় আছেন? আসমানে। এক সময় আসবেন, কখন? কিয়ামতের আগে তিনি আসবেন এবং তিনি আবার নতুন করে রাজত্ব করবে, সারা বিশ্বের রাজত্ব তখন এক হবে, সমস্ত দেশের সমস্ত পৃথিবীর মানুষ তখন মুসলমান হয়ে যাবে, এমনকি খ্রিস্টানরা ঈসাকে দেখে কি হয়ে যাবে, সব মুসলমান হয়ে যাবে, সবাই মুসলমান হয়ে যাবে। কিন্তু তখন তিনি নবী হয়ে আসবেন না, কি হয়ে আসবেন? মোহাম্মদ রাসূলুল্লাহ হয়ে আসবেন, মোহাম্মদ রাসূলুল্লাহের উম্মত হয়ে আসবেন। এমনকি তাকে ফজরের নামাজ পড়তে বলা হবে, তিনি ফজরের সময় অবতীর্ণ করবেন, তখন ইমাম মাহদী থাকবেন, ইমাম মাহদী তাকে নামাজ পড়ার জন্য কিন্তু নবী বাড়াবেন, তিনি ইমামতি করবেন না, যেহেতু নবী হওয়ার থেকে মোহাম্মদী উন্নতি হওয়ার মর্তবা অনেক বেশি, বিষয় নবী তার উন্নতি হওয়া অনেক বিষয়। তিনি সম্মানার্থে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে তারই উন্নতের পিছনে নামাজ পড়বেন। এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দেয়, নবীরা বিশেষ করে আমাদের নবী কি গায়েবের খবর জানেন বা জানতেন? আপনারা কি মনে করেন গায়েবের খবর কাকে বলে? অদৃশ্যের খবর। এই মসজিদের পিছনে কি আছে আপনি বলতে পারেন? বলতে পারবেন? যদি এ বলতে পারবে সে গায়েবের খবর জানে, আর যে বলতে পারবে না সে গায়েবের খবর জানে। যদি কোন গায়েবী খবরকে কোন যন্ত্রের মাধ্যমে বলা হয় সেটাকে গায়েবের খবর বলা হবে? যেমন এই মসজিদের পিছনে কি আছে আপনি ক্যামেরা দিয়ে দেখলেন কিংবা মোবাইলে শুনলেন, সেটা কি গায়েবের খবর থাকবে? এসার সময়ে হারামের নামাজ হচ্ছে, এখন যদি কেউ বসে বলে হারাম শরীফে শেখ সুদাইস নামাজ পড়াচ্ছেন, এটা কি গায়েবের খবর? যদি আমি কিছু না দেখে বলি না শুনে বলি তো গায়েবের খবর, আর যদি আমি টিভিতে দেখে বলি কিংবা মোবাইল লাগিয়ে একজন বাড়ে গেছে তার মোবাইলে কিন্তু শব্দ শুনতে পাচ্ছি কিংবা রেডিওতে শুনছি যে শেখ সুদাইস নামাজ পড়াচ্ছেন, এটা কি গায়েবের খবর? গায়েবের খবর। গায়েবের খবর বলে কাকে? যে জিনিস দেখা যায় না শোনা যায় না অথচ সে মনে করছে কি আমি দেখছি বা শুনছি, একটা গল্প বলব। বাংলাদেশের এক বাড়িতে পিসিরা এসেছে, পিসিরা ওইভাবে সভা করছে যে আমরা সভা করছি, বক্তরা সামনে বসে আছেন, সভা শেষ হয়ে গেল, খাবার চলে এলো, বাইরে থেকে খাবার আসছে, বাড়ি থেকে খাবার আসছে, তার আগে পিস সাহেব একটা কারামুখী দেখাচ্ছেন, হঠাৎ করে বসে থেকে বলছি ছাই ছাই ছাই, ভক্তরা বলছে বুঝুন এখানে তো কোনো কুকুর টুকুর নেই, এখানে ছেড়ে ছি করে কুকুর টাচ্ছেন কেন? বাবা না তোমরা বুঝবে না, আমি দেখলাম কাওয়া শরীফে কুকুর ঢুকছে, তাই আমি কাওয়া শরীফের কুকুরটা দাঁড়িয়ে দিলাম, তাহলে কাওয়া শরীফে না ঢুকে সুখা আল্লাহ আপনি এই কামেল জিন্দা কাওয়া শরীফে ঢুকতে দিলে কি কম কি কম কি বিশাল কি বাড়ির ভিতরে যে মহিলা ছিল সে ছিল ওয়াহাবি মহিলা, হয় না? ওয়াহাবি মহিলাদের বিয়ে হয় না, উল্টো কথা তো হয়, বাড়ির ভিতরে মহিলা ওয়াহাবি মহিলা তার দাবা সহকারে থাকে, এর মধ্যে থেকে দাবা বেড়াবি এইখানে ধরে তো কাবাবি কুকুরটা দেখা যায় কত বড় কত কত বড় বিয়ে দেখছে। মহিলা ছিল ওই বাড়ির ভক্তের, হ্যাঁ মিস্টার মিস্টার এসেছেন পাঠিয়েছি, সবাইকে মাঝে আর হয়ে গেছে, সবাই মাঝে পাতে পাতে মুরগি দেওয়া হয়েছে, সবজি দেওয়া হয়েছে, হুজুর সাহেবকে মুরগির গোশ দেওয়া হয়নি, দিয়ে পাতে পাতে নামিয়ে স্বামী ভাবতে ভাবতে বাড়ি করে আসছে হুজুরের জন্য, তারা প্লেটে করে আসবে আলাদা মুরগি, মহিলা স্বামীকে বলে সবাই মেন মেন ভক্ত হুজুরের সামনে বোঝা গেল তার মানে কি যে হুজুরের পাতে এখন মুরগির মানে খাওয়া শুরু করতে পারলে আর হুজুর তখন চোখ লাল হয়ে যায় তরকারি দিয়ে খাওয়া শুরু করতে বলবো আর অনেক ভক্ত রাগ হয়ে গেছে মহিলা বলছে কি হুজুর এ ভণ্ডারের কতদিন করবেন ২৪,০০০ মাইল দূরে একটু আগে কাগজ পুকুর ঢুকতে দেখতে পেলেন আর আপনার হাতের নিচে মুরগি রাগ হওয়ার পুকুর দুটো রাগ হওয়া দেখতে পেলেন না আপনার হাতের নিচে মনে হয় পুকুর দুটো রাগ দেখতে পেলেন না আর ২৪,০০০ মাইল দূরে আপনি কি দেখতে পেলেন কুকুর দেখতে পেলেন এ ভণ্ডারের কতদিন চলবে একেবারে কি ৬,০০০ মাইল না ২৪,০০০ জানি না ২,৫০০ না ৬,০০০ জানি না যাই হোক ২,৫০০ মাইল বা ২৪,০০০ মাইল যাই হোক তো এত দূরে গিয়ে কুকুর দেখতে পেলেন কিন্তু এই ভাতের ভিতরে দেখতে পেলেন না এর ভাণ্ডার কতদিন চলবে সময় অভাব হয়ে গেল তাই তো ভাতের ভিতরে মুরগি ভরাচ্ছে কেউ দেখতে পায়নি তাদের এটা হচ্ছে ভাণ্ডার এখনো দায়িত্ব খবর এখনো দায়িত্ব খবর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের রায় খবর জানতেন না জানতেন না তিনি ভাতের ভিতরে মুরগি লুকানো থাকে দেখতে পেতেন পেতেন না পেতেন না হ্যাঁ বলতে পারতেন বলতে পারতেন না আল্লাহ কোরআন বলছে যে আল্লাহ ছাড়া কেউ গায়বের খবর জানে না কুল্লা ইয়াআলাম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ আসমান জমিনে যা কেউ যে কেউ না আছে আল্লাহ ছাড়া কেউ গায়বের খবর জানে না হে নবী আপনি বলুন যে আমি গায়বের খবর জানি না কুল্লা আতুল্লাহ দিয়ে খাদ্দাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব হে নবী আপনি বলুন আমার কাছে কোন খাজনা নেই আল্লাহর কোন খাজনা নেই আল্লাহর কোন ভান্ডার নেই ওয়ালা আ'লামুল গায়ব আর আমি গায়বের খবর জানি না ওয়ালা আ'লামুল্লাকুম ইন্নী মালাক আর আমিও বলি না যে আমি ফেরেশতা ইন আতবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া আমার কাছে যা ওহী করা হয় আমি কেবল তার অনুসরণ করি আল্লাহ নবী গায়েব জানতেন না কিন্তু গায়েবের খবর বলেছেন না বলেননি গায়েবের খবর বলেছেন সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত কি হবে কে আমাদের বহু আগত অনেক কিছু বলেছেন তাই না ভূত ভবিষ্যতের অনেক খবর বলেছেন তিনি খবর দিয়েছেন যে কেয়ামতের আগে ওই আমল থেকে আদম বের হবে ওই ইমাম মাহদি আসবে ওই ইসারা ইসলাম আসবে এসব খবর গাইব খবর না সবই গাইব খবর সেগুলো কোথা থেকে জানতে দুজন ইসরা ও মেরাজ থেকে আসার পর যখন সবাই অস্বীকার করল অবিশ্বাস করল যে এ মিথ্যা বলছে এক রাতে বলছে কোথায় বাইরে মার্কেজ গেছে রাজ্য মার্কেজ ছ মাসের পর এই এক রাতে কি করে চলে যায় তখন সেখান থেকে জানলাম তারা মধ্যে গেছে সব মিথ্যা কথা প্রথম যে কথা স্বীকার করলেন বিশ্বাস করলেন তার নাম কি আবু বকর আর তার সেখান থেকেই তার নাম হলো আবু বকর আস-সিদ্দিক তিনি সত্যায়ন করলেন আল্লাহ নবী যে বলেছেন যে তিনি এক রাতে চলে গেছেন তবে তিনি গেছেন এটা তার তিনি গেছেন তার কথা অবিশ্বাস্য হতে পারে না এইভাবে যখন মুশরিকরা প্রশ্ন করল ঠিক আছে তোমার জবাব যদি সত্য হয় তাহলে বলো তো তাহলে বলো যে বাইতুল মাকদেসের কটা দরজা আছে আর কটা জানালা আছে আল্লাহ নবী সমস্যায় বললেন বলতে পারছিলেন বলতে পেরেছিলেন বলতে পারেন বলছে আমি এমন অপমানিত বোধ করলাম যে এমন সমস্যায় পড়লাম আমি কি করে বলি বলুন আপনি এখন আজকে এই মসজিদে ওয়াজ শুনে গেলেন কাল যদি প্রশ্ন করে অন্য ওয়াজ শুনে গেছিলি সামনে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবীলাম মনে মনে বলে উঠলেন গায়েবের খবর জানলে বলতে পারতেন না পারতেন তারপর খাইবারের এক ইহুদি মহিলা তাকে দেখে দাওয়া করে খাইয়েছিলেন বকরি মুয়ে খাইয়েছিলেন সেই বকরিতে কি মাখিয়ে দিয়েছিলেন বিষ মাখিয়ে দিয়েছিলেন সেই বিষে বিষ মাখানো বকরির পর খেয়েছিলেন না খালি খেয়েছিলেন কয়েকটা সাধু খেয়েছিলেন এবং মারা গেছিলেন যদি তিনি গায়ের খবর জানতেন তাহলে তিনি কৃষ্ণা খান বৌদি খেতেন খেতেন না। তারপর শুন টাইম শেষ হয়ে গেছে, লাইভ করতে পারছেন যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খবর জানতেন তাহলে বিষ খেতেন, বিষ খেতেন না। এমনকি করোনার সময় তিনি নিজে বলেছেন যে সেই বিষের প্রতিক্রিয়া আমার দেহে এখনো কাজ করছে। তারপরে গায়েবের খবর যে বলেছেন, একবার মক্কা বিজয় করতে যাওয়ার আগে মক্কার এই বিজয়ের খবর নিয়ে এক সাহাবী হাতের পিনামি পাল তার চিঠি পাড়ালেন এক গুড়ির মাধ্যমে, গুড়ির মাধ্যমে চিঠি পাড়ালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে ডেকে বললেন, যাও রওদাতুল খার নামে এক জায়গাতে এক গুড়িকে দেখতে পাবে, সে গুড়ি আমাদের মক্কা অভিযানের খবরের চিঠি নিয়ে মক্কায় যাচ্ছে, তার কাছ থেকে চিঠি উদ্ধার করে নিয়ে এসো। গুড়ি তুমি যারা চিঠি কি লেখা আছে, ঠিক ওই জায়গাতে গিয়ে দেখলেন উড়ি যাচ্ছে। নাম থেকে কি ব্যাপার, ওই তোর কাছে একটা চিঠি আছে সেটা দিন বলছে আমার কাছে প্রশ্ন মিথ্যা বলছে নেই, ঠিক আছে তার সমস্ত ব্যাগপত্র যাচ্ছিল পরীক্ষা করে দেখা গেল চিঠি কিন্তু পাওয়া গেল। সাহাবা চিঠি বের করে তিনি তো দে, কারণ আমাদের নবী কোনদিন মিথ্যা খবর দেবেন না, আমাদের নবী মিথ্যা বলতে পারেন না। চিঠি করে না একজন গুপ্তাঙ্গ পর্যন্ত আমরা স্পার্স করে দিই বলতে সমস্যা। তারপরে তিনি এই খোপার নিচের থেকে চিঠিটা বের করে দিয়ে দিল। আল্লাহ নবী গায়েবের খবর জানতেন না, জানতেন না, যদি গায়েবের খবর জানতেন না তাহলে এই খবর পেলেন কি করে কোথেকে? ওই যে জানতাম ইল্লা মা ইউহা ইলাইহ, আল্লাহর কাছ থেকে ওহির মাধ্যমে যে খবর, একটু আগেই বললাম যন্ত্রের মাধ্যমে যদি কোনো খবর বলা হয় সেটা গায়েবের খবর বলা হয়, মায়ের পেটে কি বাচ্চা আছে কেউ বলতে পারে? কিন্তু এখন জান আত্মা স্মরণ আমি যাদের প্রোগ্রাম সেটাকে বলছে মেশিন লাগিয়ে করে দিচ্ছে, এটা কি গাড়ি খাবো? একটু আগে বলো পেট্রোল মাটির নিচে পেট্রোল আছে বলো হবে, কিন্তু মেশিন লাগিয়ে বলতে পারছে তো সমস্যা কি আছে? ওটা গাড়ি খাবো না, আল্লাহ যাকে গাড়ি খবর বলে সে গাড়ি খবর জানতেন না। কিন্তু আমাদের অনেক ভাই মনে করেন আমি জানতাম প্রতিষ্ঠানে এত বলতে আপনি কথা বলে আল্লাহ নবী গাইলেন যে তাদের খবরটা বললেন কি করে আর বলে বলি মাধ্যমে গায়ের খবর কেন একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ তারা জানেন। সুতরাং আমরা এই বিশ্বাস করব যে আল্লাহ নবী গায়ের খবর জানতেন না, যদি জানতেন তাহলে মা আয়েশার চরিত্রে কলঙ্ক লাগানো হয়েছিল, তাই না? মা আয়েশার চরিত্রে কলঙ্ক লাগানো হয়েছিল, সেই কলঙ্কে আল্লাহ নবীর মন খারাপ হয়েছিল না হয়নি হয়েছিল? তাহলে আল্লাহ নবী গায়ের খবর জানতেন না, তিনি মনে করতেন জানতেন তাহলে ভাবতেন যে আমার স্ত্রী পবিত্র, অতএব তার মধ্যে যেটাই হোক আমি তো বিশ্বাস করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন মধু খেতেন জায়গাদের কাছে, তা দেখে ওই স্ত্রীর হিংসা হল, হিংসা হওয়া স্বাভাবিক না স্বাভাবিক? মানবিক মনে শরীরে শরীরে হিংসা স্বাভাবিক, যেমন হয়েছে ইব্রাহিম আলাইহিস দুই স্ত্রীর মাঝে, তাই না? তার জন্য তো ইসমাইলের মাকে বনবাসে পাঠানো হয়েছিল। এখন আমাদের মধ্যে মাঝে স্ত্রীদের মাঝেও কি ছিল, অত প্রকৃতিগত মানবিক মনের যে হিংসা থাকতে হায়েসা আয়েসা আপ সাথে পরামর্শ করলেন জায়গাতে তারা শুরু খায়, আমরা আমাদের কাছে এলে আমরা বলবো যে আল্লাহ নবী আপনি কি খেয়েছেন, আপনার মুখ থেকে গন্ধ আসছে, আপনি মালা আপনি খেয়েছেন। ঠিক পরামর্শ মতো আল্লাহ নবী যখন আয়েশার কাছে এলেন তখন আয়েশা বললেন, আল্লাহ নবী আপনি তো মালা বিয়ে খেয়েছেন, আপনার মুখ থেকে গন্ধ ধরছে কেন? না তো আমি তো আমার জায়গার কাছে মধু খেয়েছি, হাফসার কাছে গিয়ে বসেছেন, তখন হাফসা বলছে আল্লাহ নবী আপনি কি মালা বিয়ে খেয়েছেন, আপনার মুখ থেকে গন্ধ আসছে? মাথা পিলে একটা জিনিসের নাম যেটা গেলে মুখ থেকে একটু যেমন কাঁচা পেঁয়াজ গেলে মনে বুঝতে পারে, মুখ থেকে নাম বুঝতে পারে। এখন একটা কথা বলে রাখি, হুজুর আল্লাহ নবীর স্ত্রীদের মনে মানবিক প্রকৃতির কারণে হিংসা থাকতে পারে, কিন্তু মিথ্যা কি বলতে পারে? কেন আল্লাহ নবীর স্ত্রী আয়েশা হাফসা মিথ্যা বললেন? এটা তো আপনি বলুন গোবর বলছেন, মিথ্যা স্বামী স্ত্রীর মাঝে বলা যায়, তাই না? মিথ্যা তিন জায়গায় বলা যায়, তার মধ্যে স্বামী স্ত্রীর মাঝে প্রেম বাড়ানোর উদ্দেশ্যে মজার ঠাট্টা করার উদ্দেশ্যে মিথ্যা বলা যায়, জিহাদের ময়দানে মিথ্যা বলা যায়, দুই বিবদমান দুইজন বিরোধী লোকের মাঝে বিরোধ সৃষ্টি করার জন্য মিথ্যা বলা যায়। বুঝতে পারা যায় যে তিন ক্ষেত্রে মিথ্যা বলা যায়। নবী জিহাদের মিথ্যা বলেছিলেন, তারপরে আল্লাহ নবী বুঝলেন তাহলে জাইনাব কি মধুর নামে আমাকে মাথা বের খাওয়ায়, আল্লাহ কসম আমি জাইনাবের কাছে মধু খাবো না। আল্লাহ তাআলার তরফ থেকে সূরা তাহরীম অবতীর্ণ হলো, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তারতাদি মারযাতা আযওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, তুমি কি তোমার বিবিদের মনকে সন্তুষ্ট করার জন্য হালাল জিনিসকে হারাম করলে? এটা তোমার উচিত হলো না। আল্লাহ নবী হালাল জিনিস বন্ধুকে হারাম করে দিলেন, কারণ স্ত্রীদের কথা শুনে। সূরা তাহরীম যদি আল্লাহ নবী গায়েব জানতেন তাহলে হালাল জিনিসকে হারাম করতেন, পছন্দ করতেন যে আমি আপনাদেরকে সংক্ষেপে কয়েকটা কথা বলে দিই। নবী নূরের সৃষ্টি না মাটির সৃষ্টি? মাটির সৃষ্টি। নবী মানুষ ছিলেন না অন্য কিছু ছিলেন?